بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রির যখন তা গভীর হয়, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়, আপনার পালনকর্তা সত্তরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। আলাম ইয়াজিদাকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আ'ইলান ফাআগনা তিনি কি আপনাকে এতিম রূপে পাননি? অতপর তিনি আশ্রয় দিয়েছেন, তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতপর পথ প্রদর্শন করেছেন, তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতপর অভাব মুক্ত করেছেন। সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না, সওয়ালকারীকে ধমক দেবেন না, এবং আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন।